কেন? লোকে তাকে অপবিত্র বলেছে, মুনাফিকরা, মুনাফিকরা মুনাফিকদের সাথে আরো কিছু মুসলমান না যারা বুঝলেন না ছিল, তারা আল্লাহ রাসূলের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগিয়েছিল। আর সেই কলঙ্ক থেকে মা আয়েশা পবিত্র আছেন, সে ঘটনা করতে পেরেছিল আহার থেকে হয়েছিল। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে আয়েশা পবিত্র, যার কাজ কাজে পুরানের রায় না চলে, পুরানের রায় না চলে সে তার কাজে যা সামনে এবং তার প্রশংসার জন্য মা আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন সেটা পড়ে লোকে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠাতেন, আল্লাহ রাসূলের জন্য সাদকা খাওয়া হারাম ছিল, তাই না? জাকাত খাওয়া হারাম ছিল এবং আল্লাহ রাসূলের জন্য জাকাত খাওয়া হারাম, কিন্তু সাদকা মানে হাদিয়া দেখে উপহার কেউ দুধ দিয়ে পাঠালে, কেউ মদ দিয়ে পাঠালে, কেউ খেজুর দিয়ে পাঠালে, আল্লাহ রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নটা স্ত্রী ছিল একসঙ্গে নটা প্রশ্ন তখন কিন্তু তিনি যখন আয়েশার ঘরে থাকতেন তখন লোকের কাছ থেকে হাদিয়া বেশি আসতেন, আয়েশার ঘরে থাকতেন তখন লোকের ঘর থেকে লোকেদের কাছ থেকে সাহাবাদের কাছ থেকে হাদিয়া বেশি আসতেন। এ দেখে অন্য মহিলাদের অন্য স্ত্রীদের বিশ্বাসভাবে কি ব্যাপার করে ঘরে থাকতে আসেন না আয়েশা, আর আয়েশার কাছে সঙ্গে সঙ্গে যে মানবিক যে প্রকৃতি সেই প্রকৃতিগত একটা ঈশ্বাস থাকবে কথা বলতে তখন কথা বলার জন্য হাতে থাকা পাঠানো হবে যে তুমি আল্লাহ রাসূলের সঙ্গে গিয়ে কথা বল, কথা বল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না, আমি স্ত্রীর কাছে আয়েশার কাছে আয়েশার প্রাপ্তি আমি ফিরে থাকি বা বসে থাকতে সেই সম্পত্তি অবস্থিত হয়, অন্য স্ত্রীর কাছে থাকা অবস্থায় আমি কাছে না তাতে অন্য স্ত্রীর কাছে হাজির হয়ে যায়, এই স্ত্রীর কাছে হাজির হয়ে আল্লাহ এই যে স্ত্রী। তারপর আর মা কথা বললেন কাল রাসূল বললেন বললেন আচ্ছা তুমিও তোমার নিজের মা তোমার সব মা তুমি একে ভালো বলেন মা আয়েশা একটা বিষক্ত পদ ছিল, অন্য হাদিসে আছে এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইনুল নাস যা হক বলে দেয় আল্লাহ রাসূল মানুষের মধ্যে সব থেকে প্রিয়তম মানুষ আপনার কাছে কে? মানে এখন বর্তমানে আপনার কাছে সব থেকে প্রিয়তম কে? তখন বললেন আয়েশা। সব থেকে প্রিয় বহু মানুষ আছে কিন্তু সব থেকে প্রিয়তম মানুষ আপনার কাছে কে? আয়েশা। মহিলাদের মধ্যে থেকে বলব কিন্তু পুরুষদের মধ্যে থেকে আমরা তাকে সব থেকে প্রিয় লক্ষ্যে বা বললেন তার বাহ che Abu Bakr Siddiq radhiyallahu anhu ha detto che va a intercalare la porta al cancello del sicuro. Io ho detto che è filata se è la parte di che sia la parte di Abu Bakr Siddiq radhiyallahu anhu ha detto che è la porta al cancello del sicuro. Già কিন্তু জিবরীল ফেরেশতা আল্লাহ তাআলার দিকে চোখ নিয়ে ভুল করে তারপরে বলে মুহাম্মদ একদম এও নাকি অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওরা প্রতিবাদ করে হয়তো তাদের কোন ইয়াহ বলে গেছে যেমন খ্রিস্টানরা হযরত ঈসা কে নবী মানতে মানতে বলতে আল্লাহ দেখা শেষ করে তো খুব আল্লাহ তেমনি হযরত আলী আবু বকর জালেম, আবু বকর খারাপ করেছে, অন্যায় করেছে খলিফাকে, তারপরে উমর অন্যায় করেছে খলিফাকে, তারপরে উসমান অন্যায় করেছে খলিফাকে, তারপরে খলিফা পরবর্তীকে হযরত আলী কারণ ফাতেমা বেটি বেটি মজুদ আছে সেই অবস্থাতে জামা খলিফা শুনতে হবে কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার কাছে সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক শুধু আল্লাহর কাছে চাই না ছোট হবে না